মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। যে হৃদয়ে কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। ও দয়াল, ও দয়াল। চায় সুখী হতে তবু সবার কপালেতে সুখ কেন শোয় না। অভাগায়ে বদনাম বুকেতে নিয়ে কেউ কোনোদিন সুখী হয় না। মানুষের জন্ম, মানুষের জন্য, মানুষের জন্ম, মানুষের জন্য, কেন তা মানুষ বোঝে না। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। ও দয়াল, ও কারো জীবনে স্বপ্ন শুধু চিরদিন স্বপ্নই থেকে যায়। যে হৃদয়ে যত বেশি আশায় থাকে দুঃখ যে তার তত বেশি হয়। মানুষের উপকার মানুষই বলে, মানুষের উপকার মানুষই বলে, কেউ কোনো দিন মনে রাখে না। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। যে হৃদয়ে কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। ও দয়া।